الله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس والنساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرتي كذا وكذا. اے حدیثتی صحیح مسلم تھی کہ پاٹ کرلن جے حدیثتی پوشد اللہ رسول صلی اللہ علیہ وسلم بولے چھن দুই দল মানুষ হচ্ছে জাহান্নামী, ওদেরকে আমি দেখিনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা ছিল না, তো পরবর্তীতে বের হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফানি মিন আহলিন নার, জাহান্নামী দুই দল, দুই রকমের মানুষ, লাম আরাহুম, আমি ওদেরকে দেখিনি। কওমুন মাআহুম সিয়াব, এমন কিছু লোক যাদের কাছে বেদ থাকবে, সৌত চাবুক, কাআযনাবিল বাকর, গরুর লেজের মতো, ইয়াযরিবুনা বিহান নাস, এইসব বেদ দ্বারা ওরা লোকজনকে প্রহার করবে। সুবহানাল্লাহ, এরকম বর্তমানে লোক পাওয়া যাচ্ছে বেদ দিয়ে মারে, আল্লাহ অন্যরকম বেদ থেকে আরো মারাত্মককে যদি প্রহার করে, সবের মধ্যে সামিল, চাই বেদ হোক কিংবা আরো বড় কিছু হোক, এর মধ্যে সামিল। যদি পিস্তল দিয়ে মারে তো এর মধ্যে সামিল হবে না, অবশ্যই এটা তো আরো ভয়ঙ্কর। আর সাধারণত এসেছে বেতের কথা, কিরকম বেদ, কাআযনাবিল বাকর ইয়াযরিবুনা বিহান নাস, লোকজনকে মারবে। কিন্তু যেভাবে এইটা এরকমই এসছে, যেভাবে হাদিসে এরকম কি, এমন কিছু মানুষ, এমন সম্প্রদায় যাদের সাথে বেদ থাকবে বাকার গরুর লেজের মতো, আর কি করবে, ইয়াযরিবুল বিহান্নাস, লোকজনকে এর দ্বারা প্রহার করবে। হাসবুনাল্লাহু নিমুল ওয়াকিল। আরেক সম্প্রদায়, এক সম্প্রদায় কারা, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাত মাইলাত, ওইসব নারী যারা কাপড় পরিধান করে কিন্তু উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ, হাসবুনাল্লাহু নিমুল ওয়াকিল। আর বর্তমানে তো ভাই এমনি উলঙ্গ, যত উলঙ্গপনা তত ভালো, তত নেটে চলে বেশি, হাসবুনাল্লাহু নিমুল ওয়াকিল, তত লাইফ ছাড়ে কথিত অথবা অন্য কিছু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেসব নারী কাপড় পরে কিন্তু উলঙ্গ, আর যারা কাপড় পরেই না ওরা তো এমনি উলঙ্গ, এদের অবস্থা তো আরো খারাপ। নিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত, মানে আরেকজনকে, লোকজনকে তার দিকে ঝুঁকায় আর নিজেও ঝুঁকে পড়ে, কি অবস্থা এইসব নারীদের, হাসবুনাল্লাহ নিমুল ওয়াকিল। চাল চলন এরকম যেন মানুষ তার দিকে আকৃষ্ট হয় আর সে নিজেও অন্যের দিকে আকৃষ্ট হয়। বর্তমান জমানা এর থেকে তো আরো আরো অ্যাডভান্স। এরপর বলছেন উসুহুন কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথা উটের কুবজের মতো, লম্বা লম্বা কুবজ, এরকম ঝুঁকে না, এরকম ঝুলিয়ে থাকা উটের কুবজের মতো হচ্ছে তাদের মাথা, মানে খোপা এরকম বড় বড় করে বাঁধে মানুষের দিকে, এরকম ওরকম করে, আগের জমানায় ছিল এরকম আর বর্তমান জমানায় তো অন্যরকম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সব সমান না, বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, ওরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না, وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا, অথচ জান্নাতের সুগন্ধি এরকম এরকম দূরত্ব থেকেও পাওয়া যায়। এবারে ইমাম নবী রহমতুল্লাহ আলী শরাহ থেকে হালকা কিছু বলছি, বলছেন ইমাম নবী রহমতুল্লাহ আলী, هذا الحديث من معجزات النبوة فقد وقع هذان الصنفان. এই হাদিসটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাত গুলির একটি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভবিষ্যৎ হবে, তো মুজিজা কিনা ভবিষ্যৎ। فقد وقع هذان الصنفان, বর্তমানে এই দুই প্রকার মানুষ আমরা দেখতে পাচ্ছি নবীর যুগে, আর বর্তমানে তো ওটা পার হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন, বলছেন ওহুমা মাওজুদা, এই দুই প্রকার মানুষ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। وفيه ذم هذين الصنفين, এই হাদিস দ্বারা এই দুই প্রকার লোকদের সম্পর্কে বর্ষণ প্রমাণিত হচ্ছে, এদের খারাপ দিকটা বর্ণিত হয়েছে। এবারে অর্থ বলছেন কিলা মানাহু কাসিয়াত মিন নিয়মাতিল্লাহ আরিয়াত মিন শুকরিল্লাহ, যারা আল্লাহর নিয়ামত দুই রকমের কয়েক মানে ওই যে হাদিসে এসছে, তারা কি করবে, নারীদের কথা, নারীদের কথা কাসিয়াত আরিয়াত, এর ব্যাখ্যা মানে কাপড় পরিধেয় থাকবে কিন্তু লুঙ্গি। এর এক অর্থ হলো কেউ কেউ বলেছেন তার মানে আল্লাহর নিয়ামত অনেক পাবে কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করবে না, এটা হলো এক তাফসীর। আরেক তাফসীর وقيل معناه تستر بعض بدنها وتكشف بعضه اظهارا بحالها ونحوه, استغفر الله, বলছেন আরেক ব্যাখ্যা হচ্ছে এর যে শরীরের এক অঙ্গ ঢেকে রাখবে আর আরেকটা খুলে রাখে তার সৌন্দর্য প্রকাশ করার জন্য। আচ্ছা এটা আছে না, আর বর্তমানে তো এরকম অনেক জায়গায় নেটওয়ার্ক আপনি দেখেন বেশিরভাগই খোলা, আস্তাগফিরুল্লাহ, কোন কোন সময় দেখা যায় কিছু গুপ্তাঙ্গ ঢাকা বাকি নেই। আর মুসলমানদের ব্যাপারে অনেক মুসলমান ওই রকম কিরকম কিরকম করে বাংলাদেশের মুসলিমরা যারা পর্দানশীলা ওদের ব্যাপার আলাদা, আবার অনেক পর্দানশীলা মহিলা এরকম কাপড় পরিধান করে এটা একদম আটসাট সৌন্দর্য প্রকাশ করছে, বুকাটা বুরকাটা হচ্ছে চাকচিক্যপূর্ণ আছে না, বুরকা পরে কিন্তু আসলে বুকা না। এই বর্তমানে আমরা এখানে সৌদিতে দেখতে পাই বিভিন্ন বুরকার দোকানে দেখবেন এটা বুরকা না, অন্যরকম বোরকা হবে একদম ঢিলা ঢালা সম্পূর্ণ শরীর ঢাকবে আটসাট হবে না। তো দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এসব কাপড় পরিধান করতে। আর আরেক অর্থ বলছেন মানাহু তালবাসু থাওবান রাকীকান ইয়াসিফু লাউন বাদানিহা, মানে এমন পাতলা কাপড় পরিধান করে নারীরা বাংলাদেশের, মনে হয় শাড়ি শাড়ি পরেছে ঢেয়েছে কিন্তু অঙ্গ দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, বুকের অংশ দেখা যাচ্ছে, আছে না পাতলা শাড়ি, তো নিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত। এবারে বলা হচ্ছে ভাই যারা ব্যবসা বাণিজ্য করে ওদের জন্য এরকম কাপড় ব্যবহার মানে বিক্রি করা যায় না, কেন, যেহেতু তারা অসৎ কাজে সহযোগিতা করছে। আল্লাহ কি বলেছেন, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেক কাজে সৎ কাজে আল্লাহর কাজে সহযোগিতা করো, অসৎ কাজে সহযোগিতা করো না। দুনিয়ার রূপ দেখে রিয়ালাইন সালাদা 100 টাকা 200 টাকা 2000 1 লাখ টাকা এটা তেমন কিছু না, দুনিয়ার কোনো মূল্য নাই রব্বুল আলামিনের দরবারে। যদি আপনি আল্লাহর বিধিবিধান না মেনে চলেন কোনো মূল্য নাই, দুনিয়া মালউন মালউন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা আও আলিমান ওয়া মুতাআল্লিমান, দুনিয়া অভিশপ্ত, দুনিয়াতে যা সবই অভিশপ্ত, তবে আল্লাহর দিকের আর আল্লাহর দিকের সাথে সম্পৃক্ত যা অভিশাপ থেকে বাইরে। আর আলিম যারা ইসলামী জ্ঞানী জ্ঞানী এবং দিনী শিক্ষার্থী ওরা এর বাইরে, বাকি সব তুমি মালুম যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই দুনিয়ার অল্প কামাইয়ের জন্য অনিসলামিক বস্ত্র ক্রয় করাও যায় না, বিক্রি করাও যায় না, যেগুলো ইসলাম সমর্থন করে না, ইসলাম বলতে কি যেগুলো ইসলাম সমর্থন করে না, যেসব ড্রেস ওগুলো বিক্রি করা বিক্রেতাদের জন্য, মুসলিম বিক্রেতাদের জন্য জায়েজ না। আর কাফিরদের তো বলতেই নেই, কাফির তো সবই উল্টা। অতএব ভাইরা আল্লাহকে ভয় করুন, আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন। এমনি ভাবে ওই যে বলেছেন মুমিলাত, এর অর্থ মুমিলাত মানে কি আরেকজন ঝুঁকায় বলছেন, এর এর অর্থ হচ্ছে মানে তারা যেসব কাজ করে অসৎ কাজ অন্যদের কোন নারীদেরকে শিখায়। আরে তুমি তো এখনো অনেক পিছনে রয়ে গেলে, হ্যাঁ বলো না একটা একটাকে, ওইটা মূল্যমার করা হয়ে গেছে, সব নষ্ট করে দিল। ইন্না লিল্লাহ, সব নারীকে ওষুধ বানিয়ে দে, এইসব নারী হচ্ছে জাহান্নামী, আউযু বিল্লাহ। আর আরেকটা মা ইলা তিমশিন মুতাবাক্কিরাত মুমিলাত লি আকতাবিহিন, অন্য আরেকটা অর্থ যুগে যুগে যখন যখন চলাফেরা করে সৌন্দর্য প্রকাশ করে আর কাঁধ এরকম ঝুলিয়ে ঝুলিয়ে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে চলাফেরা করে, এরকম নারী আছে কিনা? কোথায়? চলতে ফিরতে যদি আমরা সৌদিতে এরকম দেখি, বুরকা পরে তবু এরকম লাগে, আছে অনেক নারী, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে? সকল নারীদেরকে, মুসলিম নারী যারা, যাদের ভিতরে আল্লাহর খৌফ রয়েছে, যারা মুসলিম, যারা বিশ্বাস করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে, যারা বিশ্বাস করে জান্নাত রয়েছে, যারা বিশ্বাস করে জাহান্নাম রয়েছে, যারা বিশ্বাস করে কবর আযাব রয়েছে, যারা আল্লাহর উপর ঈমান রাখে, ঈমানের ছয় ভিত্তির উপর যারা ঈমান রাখে, ইসলামের পাঁচটা ভিত্তির উপর যারা ঈমান রাখে, খবরদার ওইসব নারীরা এসব করা তাদের জন্য জায়েজ না, এদের জন্য ওয়াজিব, এসব থেকে তারা দূরে থাকবে, তওবা করে আল্লাহর দিকে রুজু করবে। ইয়া রব, এর আরেকটি অর্থ দেখেন বলেছেন মা ইলা তিমশুতনাল মিশতাতাল মা ইলা ওয়াহিয়া মিশতাতুল বাগায়া, মানে এমন ভাবে চুল, মানে চুল পরিপালি করে বা চুল চিরুনি করে, যে যেটা চুরি কোনো ক্ষেত্র রাখে যে চুলটা এরকম ঝুলিয়ে ঝুলিয়ে থাকে। আর এটা বলছেন অসৎ নারীদের চুল চিরুনি করা, বাঘায় বাঘাবে কি বেশ্যা নারীদের মতো চলাফেরা করে। আর বর্তমানে বুঝেন তো আন্তর্জাতিক বিশ্বে মিডিয়া করে দেখেন বেশ্যা নারীদের কি অবস্থা, আপনি আমার পতিতা নারী বলে না, সুপুত্র নারী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনিভাবে বলছেন মুমিলাত ইয়ামশুতনা গায়রাহুন্না তিলকাল মিশতাহ, মানে অন্যদের আরেকটা অর্থ অন্যদের চুল এরকমই আচরণ করে যেভাবে নিজেদের চুল আচরণ মানে চিরুনি করে, আর মানে অন্যকে নিজেদের দিকে ঝুঁকাবার চেষ্টা করে। আস্তাগফিরুল্লাহ আলাযীম, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এরপর বলেছেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুক্তিল মাইলা, তার মানে আন ইউকাব্বিরুনহা ওয়া ইউযিমুনহা বিলাফি ইমামাতিন আও ইসামাতিন আও নাহবিহা নাহবিহিমা, অর্থাৎ মাথার চুল এরকম বড় করে মোটা করে তুলে, হয়তো বলছেন এখানে ইমাম আমের কাপড় বা এরকম কিছু পট্টি দিয়ে ওই রকম বড় করে রাখে, মানে খোপা হয়তো বড় করে রাখে যেন মানুষের তার থেকে ইয়ে হয়, আকৃষ্ট হবে ইত্যাদি হলো, কিংবা এটা না তার নিয়ে তো এটা আরেকজন আকৃষ্ট হওয়া, কিন্তু তার কাজ কর্মে এটা এখন মানুষ আরেকজন যুবক, এমনকি যুবক কি যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে মানসিকতা রয়েছে, কাম ভাব রয়েছে, যতক্ষণ পর্যন্ত সে মানুষ চলাফেরা করতে পারে, তার মধ্যে অন্যটা নাই, মনের খাহিশ নাই, কাম ভাব নাই, আস্তাগফিরুল্লাহ, তুমি বলো অমুক আল্লাহর ওলি হয়ে গেছে, আর মন এদিক সেদিক যায় না, কখনো এটা মারা যায় না, কিরকম মন এদিক সেদিক যায় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যাই হোক এ হলো সংক্ষিপ্ত এই হাদিসের ব্যাখ্যা। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমাদের মুসলিম ভাইদেরকে যারা অন্যের উপর জুলুম করে ওদেরকে আল্লাহ হিদায়াত দিন, ভবিষ্যৎ জীবন যে আসল যে জীবন সেই জীবন সম্পর্কে তাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন এবং তওবা করে আল্লাহর দিকে রুজু করার তৌফিক দান করুন। এমনি ভাবে যেসব নারীরা আল্লাহর নাফরমানি করছে, বিশেষ করে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন এইরকম নাফরমানি, ওরা যেন তওবা করে আল্লাহর দিকে রুজু করে, আর আমরা সবাই চেষ্টা করব আমাদের নারীদেরকে ইসলামী বিধিবিধান মেনে যেন তারা চলে, এর জন্য তাদেরকে উপদেশ দিব এবং বাধ্য করব, আমার কথা শুনে না, শুনতেই হবে, আর না তুমি কিসের দায়িত্বশীল, কিয়ামতের দিন তোমাকে তোমার নিজ দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে তোমাদের কাছে, তাই না? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তুমি পুরুষ, তোমার নারীর উপর তোমার কর্তৃত্ব চলে, আল্লাহ আমাদের হেদায়েত দিন।